তেরে রাজা দিল বর, পুতের রাজা দিল বর, জবর জবর তিন বর, এক দুই তিন, জবর জবর তিন বর, এক দুই তিন, যা যাই পড়তে খাইতে পাহাড়ি, এক নম্বর, এক নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি, দুই নম্বর, দুই নম্বর, কানে দাপা মাগারে তাকাইতে পারে, তিন নম্বর, তিন নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল বর, আহাভূত মহাভূত কিবাভূত কিমভূত বাবাভূত ছানাভূত খোড়াভূত কানাভূত কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত পাকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজার দয়া ভূতেরই উপর, আরো হাজার ভূতের রাজার দয়া ভূতেরই উপর, ভূতের রাজা দিল বর। তাই রে নাই রে নাই রে আর ভাবনা কিছু নাই রে, ডাক দিন ভিন্ন দিন তাই আর নাই কুমোদের চিন্তা, কেবল পেটে বড় ভুখ না খেলে নাই কোনো সুখ। আইরে তবে খাওয়া যাক মন্ডা মিঠাই চাওয়া যাক, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও।